গো সাথী গো স্বপ্ন বেসাথী নিয়ে বল কোথায় চলেছ নিয়ে আমার গো সাথী গো স্বপ্ন বেসাথী নিয়ে বল কোথায় চলেছ নিয়ে আমায় সাথী গো স্বপ্ন বেসাথী নিয়ে বল কোথায় চলেছ সাথী গো স্বপ্ন বেসাথী নিয়ে বল কোথায় চলেছ তোমার চোখের মনি তাই পে আমি ধনি আমি রাজা তোমার প্রেমে চোখের মনি তাই পে আমি ধনি আমি রাজা তোমার প্রেমে গো সাথী গো স্বপ্ন বেসাথী নিয়ে বল কোথায় চলেছো আমায় তুমি তো স্বপ্নের সাথী আমার আমি শেখাই আছি